أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي إذا السماء انشقت جاكون آكاش بيديرنو هيبه وأذنت لربها وحقت ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়। এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাইরে নিক্ষেপ করিবে ও শূন্য গর্ব হইবে এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়, তখন তোমরা পুনরুত্থিত হইবেই। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাকো, পরে তুমি তাহার সাক্ষাৎ লাভ করিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি যাহাকে তাহার আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে তার হিসাব নিকাশ সহজেই লওয়া হইবে এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরিয়া যাইবে। এবং যাহাকে তাহার আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎ দিক হইতে দেওয়া হইবে সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে। সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল। সে তো ভাবিত যে সে কখনোই ফিরিয়া যাইবে না। নিশ্চয়ই ফিরিয়া যাইবে, তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। আমি শপথ করি অস্ত রাগের এবং রাত্রির আর উহা যাহা কিছু সমাবেশ ঘটায় তাহার, এবং শপথ চন্দ্রের যখন ইয়া পূর্ণ হয় নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে। সুতরাং উহাদের কি হইল যে উহারা ঈমান আনে না? এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজদা করে না? পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে। এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ তাহা সবিশেষ অবগত। সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও, কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার।